দু নয়নে মোরে কাশ পিয়ার ছবি এঁকেছি, মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। দু নয়নে মোরে কাশ পিয়ার ছবি এঁকেছি, মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। সকল পীরের শিরোমণি গস জিলানি, নাম নিলে তাহার মেটে মনের পেরেশানি। চাঁদের মতো সুরত যাহার চেহারা নুরানি, পাক বগদা দীপির ছিলেন আমার নবীর নিশানি। তার আশিকি আমি, তার আশিকি আমি ধীরে ধীরে হয়ে গিয়েছি, তার আশিকি আমি ধীরে ধীরে হয়ে গিয়েছি। মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। দু নয়নে মোরে কাশ পিয়ার ছবি এঁকেছি, মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। লাখ লাখ পীড়িত আছেন এই দুনিয়ায়, সঠিক পীরে মুরিদি হতে কজনই বা পায়। ভক্তরা সবাই বসে আছেন কতই আশায়, গৌসের মতো কে বা এত করিশ্মা দেখায়। পাক চরণ খানি, পাক চরণ খানি ধরে আমি চুমতে চেয়েছি, পাক চরণ খানি ধরে আমি চুমতে চেয়েছি। মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। দু নয়নে মোরে কাশ পিয়ার ছবি এঁকেছি, মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। জন্ম হয়ে রমজানের ফরজ রোজা করেছে, দোয়াতে তাহার ডুবো তরি ফিরে এসেছে। একই ইশারাতে ভাজা ডিমে বাচ্চা হয়েছে, এমডি মেহবুব তারি নামের মালা জপেছে। দিদারের আশায়, দিদারের আশায় পথের পানে চেয়ে রয়েছি, দিদারের আশায় পথের পানে চেয়ে রয়েছি। মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। দু নয়নে মোরে কাশ পিয়ার ছবি এঁকেছি, মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি। মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি, মনে প্রাণে তাহারে আমি ভালোবেসেছি।